بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي إنا أنزلناه في ليلة القدر নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্বিত রজনীতে। আর মহিমান্বিত রজনীর সম্বন্ধে তুমি কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر সেই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। سلام هي حتى مطلع الفجر শান্তি শান্তি সেই রজনী উষার আবির্ভাব পর্যন্ত।